বাংলা মানবতা সমাধান। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম ওয়া আলকি আসাকা ফালাম্মা রাআহা তাহতাজ্জু কান্নাহ জানু ওয়াল্লা মুদবিরা ওয়ালাম ইউআক্কিব। ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর চলছে সূরা নামল থেকে। সূরা নামলের আয়াত নম্বর 10-এ মহান আল্লাহ মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন, যার আগে মূসা আলাইহিস সালাম যখন তূর পাহাড়ের কাছে পৌঁছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে তাজাল্লি হলো, আল্লাহ পাক কথা বললেন এবং আল্লাহ পাক তাকে নবুয়াত রিসালাত দিয়ে সম্মানিত করলেন। তার সাথে সাথে আল্লাহ পাক তাকে মুজিজা দিলেন, অলৌকিকত্ব। একটি মুজিজা ছিল লাঠি, মূসা আলাইহিস সালামের হাতে লাঠিকে আল্লাহ পাক মুজিজা বানিয়ে দিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মুজিজা সম্পর্কে, ওয়ালকে আসাক, হে মূসা তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো, হাতে যে লাঠি আছে লাঠিটা মাটিতে ফেলে দাও। ফালাম্মা রাআহা তাহতাজ্জু, যখন দেখলেন ফেলে দিয়ে মূসা আলাইহিস সালাম যে এটা নড়াচড়া করতে শুরু করেছে, লাঠি নড়াচড়া শুরু করেছে, কান্নাহা জান, যেন সেটা একটা সাপে পরিণত হয়েছে। জান সাপকে বলা হয়, সাপে পরিণত হয়েছে। ও আল্লাহ মুদবেরা, মূসা আলাইহিস সালাম তো কিছু জানছেন না যে এটা মুজিজা বা কিছু, আর মুজিজা বা কি আর নবুয়াত রিসালাত কি তা তো তিনি জানতেন না। ও আল্লাহ মুদবেরা, সাপ দেখলে মানুষ স্বাভাবিক ভয় পাবে, স্বাভাবিক ভয় পাবে। তিনি পৃষ্ঠদেশ দেখিয়ে পিঠ ফিরিয়ে পালাতে শুরু করলেন, সাপ দেখেই পালাতে শুরু করলেন, এমন পালাতে শুরু করলেন আলবাসে ওয়ালাম ইয়াক্কেব, তিনি ফিরেও দেখছিলেন না। একটু হালকা যদি ভয় থাকে, শত্রু দূরে আছে, তো একবার করে ফিরে ফিরে দেখবেন যে দেখি কতদূর আসলে, দেখি কতদূর আসলে, কিন্তু দেখছেন না, ধৈর্য নিবে যত দূর পারেন আপনি, আর তাকিয়েও দেখার ফুরসত নাই, তাই না? তো আল্লাহ বলছেন এত ভয় পেয়েছেন মূসা আলাইহিস সালাম যে ওয়ালাম ইয়াক্কেব, ফিরেও দেখছেন না। সুবহানাল্লাহ, এর দ্বারা বোঝা যায় যে আম্বিয়া রসুলগণ মানুষ, আর মানুষ যেমন প্রাকৃতিক কিছু দেখে ভয় পায়, তেমনি মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন। আল্লাহ পাক বললেন মূসাকে, লা তাখাফ, তুমি ভয় করিও না, ইন্নি লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আমার কাছে রাসূলরা ভয় পায় না, তুমি তো আমার কাছে এসেছো, আমি তোমার সাথে কথা বলছি, ভয় করিও না, এটা সাপ না, এটা মুজিজা তোমাকে দিলাম শত্রুদেরকে দমন করার জন্য, জাদুকরদেরকে দমন করার জন্য। আগামীতে জাদুকরদের সাথে প্রতিযোগিতা হবে, মোকাবেলা হবে, সেই মোকাবেলায় তুমি ফেরাউন এবং ফেরাউনের জাদুকরদেরকে, অনুসারীদেরকে তুমি হারাবে এই মুজিজার লাঠি দিয়ে। আল্লাহ পাক বলছেন ভয় তো আসলে ওদের যারা জালেম, জুলুম করে, তবে জুলমের পরেও আল্লাহ পাক আবার আপনার দ্বারা জুলম হয়েছে, যে কোনো জুলম, জুলম হচ্ছে তিন প্রকার, আর মানুষ এমনকি মুসলিমরাও অধিকাংশ জিজ্ঞেস করলে জুলম মানে কি, জুলম মানে একজন লোকের আর একজনের ওপর বাড়াবাড়ি করে, এটাই হচ্ছে জুলম, এটা এক প্রকারের জুলম। আরও দুই প্রকারের জুলম আছে, একজন আরেকজনের টাকা পয়সা বেমানি করলো, ধার নিয়ে টাকা দিল না, জমি চেপে খেলো, মারধর করলো, সমালোচনা করলো, বদনাম করলো, এগুলি না জুলম জনসাধারণদের কাছে। কিন্তু আল্লাহ পাকের দিনে আরও দুই প্রকারের জুলম আছে, মোট তিন প্রকারের জুলম। জুলমুল এবাদ হলো এটা, এক মানুষের আর এক মানুষের উপর জুলম করা, এক দলের আর এক দলের উপর জুলম অত্যাচার করা। আর এক জুলম হচ্ছে আল্লাহ পাকের হক নষ্ট করা, কোনো আদেশ পালন না করা, অথচ সে আদেশ ফরজ, অজেব, বাধ্যতামূলক, করতে হবে আপনাকে। নামাজ পড়লেন না, মাঝে মাঝে পড়েন, জুলম করলেন। রোজা রাখলেন না একদিন, জুলম করলেন। জাকাত দিলেন না আপনি, জুলুম করলেন, হজ করলেন না, হজ ফরজ হয়েছিল, জালিম আপনি, জুলুম করলেন, পর্দা করলেন না কোনো বোন, জুলুম করলেন, অথচ কারোপরে জুলুম হয়নি, কোনো মহিলা পর্দা করে নামাজ পড়ে না, অন্য কারোপরে জুলুম তো করেনি, কিন্তু এটা জুলুম, যে কোনো গুনাহ হচ্ছে জুলুম, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম হইল। আরেক জুলুম হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সেটা হচ্ছে শিরক, কুফরি, নাস্তিকতা, আল্লাহর সাথে কাউকে শরিক করা, আল্লাহ পরকালকে অস্বীকার করা অথবা আল্লাহ নেই, এসবগুলি হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক কুফরি হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই তিন প্রকারের জুলুম থেকে যারা বেঁচে থাকবে তারাই নিরাপদ আর তারাই জান্নাতের পথে আছে। শুনে রাখেন ভালো করে, সুরে আনআম আল্লাহ পাকের সাদ করেছেন, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী হবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর নিজের ইমানের সাথে ইসলামের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না, শিরকের জুলম করলো না, ফরজ ওয়াজিব ছাড়া জুলম করলো না, হারাম খাওয়ার জুলম করলো না, মদ খায় জালেম, যে কোনো হারাম খায় হারাম কথা বলে জালেম, এরকম জুলম করলো না, মানুষের উপরে জুলম করলো না, কোনো রকমের জুলম করলো না। এই তিন প্রকারের জুলম থেকে মুক্ত যদি হয় ইমানের সাথে, ইমান আছে জুলম নেই, জুলমের সংমিশ্রণ ঘটায়নি ইমানের সাথে, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য সিকিউরিটি রয়েছে, আল্লাহ বলছে তাদের জন্য নিরাপত্তা রয়েছে, দুনিয়ায় নিরাপত্তা, মতের পরে নিরাপত্তা, মতের মুহূর্তে নিরাপত্তা, কবরের জীবনে নিরাপত্তা, বিচার দিবসে নিরাপত্তা, জান্নাত দিয়ে আল্লাহ ফাকর তাদেরকে নিরাপদ করে দেবেন, জাহান্নাম থেকে নিরাপদ, ওহম মোহতাদুন, এবং তারাই সঠিক পথ প্রাপ্ত, দুটো গিফট আল্লাহ দেবেন বলেছেন, ইমান ঠিক করেন, জুল মুক্ত হন, দুটো কাজ করবেন, দুটো আল্লাহ পাক উপহার দেবেন। আল্লাহ পাক বলছে ইল্লা মান জালামা, তবে যে ব্যক্তি জুলম করে, সুম্মা বাদ্দালা হুসনান বাদা সু, অতপর পাপ করার পরে যদি ভালো করা শুরু করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইল্লা মান জালামা সুম্মা বাদ্দালা হুসনা, যদি কোনো মানুষ জুলম করে, যে কোনো জুলম, শিরকের জুলম করলো অথবা আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করলো, মানুষের প্রাপ্যের ক্ষেত্রে জুলম করলো, যে কোনো জুলম করে, জুলম করার পরেও আল্লাহ একটা সংশোধনের রাস্তা রেখেছেন, বড় বড় শিরক কুফরি করেছে, নাস্তিকতা, এক যুগ ছিল আল্লাহকে বিশ্বাসই করতো না, পরকালকে বিশ্বাস করতো না, শিরক করতো, কবর মাজার পূজা করতো, কিন্তু সুম্মা বাদ্দালা হুসনান বাদাসু, খারাপের পরে খারাপকে ভালো দিয়ে বদলিয়ে দিয়েছে, খারাপকে তাড়িয়ে দিয়েছে জীবন থেকে, পাপকে তাড়িয়ে দিয়েছে আর সৎ কাজ করা শুরু করেছে। ফা ইন্নী গফুরুর রহিম, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এই ধরনের লোকদের জন্য বড় মার্জনাকারী আর বড়ই দয়াবান। আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে সবার সামনে, যতই বড় খুনি হোক না কেন, যতই বড় মুশরিক হোক না কেন, সবচেয়ে বড় পাপ সূরা ফুরকানে আল্লাহ পাক বর্ণনা করেছেন শিরক, তারপরে খুন করা, তারপরে জেনা করা, তারপরেও আল্লাহ পাক তওবা দরজা খুলে রেখে, ইল্লা মান তাবা, সংশোধনের দরজা খোলা আছে মতের আগ পর্যন্ত। আল্লাহ পাক আর এক মুজিজার কথা বলছেন মুসা আলাইহিস সালামকে, ওয়া আদখিল ইয়াদাকা ফি জাইবিক, এখনো মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের কথা চলছে, মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক তার সাথে কথা বলেছেন, আর কথা বলা মানেই জরুরি নয় যে দেখেছেন, অনেক সময় না দেখে কথা বলা, আমরা আজকাল মোবাইলের যুগে এটা বোঝা এতে অসুবিধা নেই, সারা জীবন কোনোদিন দেখা হয় না, আমাদের সাথে অনেকেই কথা বলছে সারা বিশ্ব থেকে, ঠিক না? তো আল্লাহ পাককে কোনো নবী দেখেননি, না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, না মুসা আলাইহিস সালাম দেখেছেন, কিন্তু কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা বলেছেন, আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছে নবুয়াত প্রাপ্তির সময় কথা বলছেন, আল্লাহ কথা বলছেন, ওয়াদ খেলি আদাকা ফি জাইবিকা, হে মুসা তোমার হাত তোমার বগলে ঢুকাও, তাখরুজ বায়দা আমিন গাইরে সু, বিনা কোনো ব্যাধিতে সেটা শুভ্র উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে, হাত চমকিবে তোমার, কিন্তু এটা রোগ নয়। ফিতিসে আয়াতিন, এই দুটি নিদর্শন হচ্ছে নয়টি মোজেজার অন্তর্ভুক্ত, এলা ফিরআউন অকৌমিহি, ফেরাউন এবং তার জাতির উদ্দেশ্যে দেওয়া হইল, ফেরাউনকে দমন করার জন্য, ফেরাউনের জাতিকে দমন করার জন্য এবং তাদের কাছে সত্যকে স্পষ্ট রূপে প্রমাণ করার জন্য, কারণ মোজেজাগুলি নবী রসুলগণের নবুয়াতের দলিল প্রমাণ, যাতে করে মানতে বাধ্য হয়, তারপরেও তারা অমান্য করেছে, তখন আল্লাহ পাকের আযাব এসেছে। আল্লাহ পাক নবী রসুলগণকে আল্লাহ প্রদত্ত কিতাবও দিয়েছেন, গ্রন্থ দিয়েছেন এবং অসাধারণ ক্ষমতা, এর নাম মোজেজা, অলৌকিকত্ব, সাধারণভাবে একজন মানুষ দ্বারা হয় না, কিন্তু মুসা আলাইহিস সালামের দ্বারা হচ্ছে, লাঠি সাফ হয়ে যাচ্ছে, হাত বগল থেকে বের করলে যে এইরকম উজ্জ্বল হবে তা হয় না, হচ্ছে, এরকম আল্লাহ পাক রব্বুল নয়টি মুজিজা দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে, ফেরাউন এবং তার জাতির কাছে দীন ইসলাম আল্লাহ সত্য দিন পৌঁছানোর উদ্দেশ্যে। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, কারণ এই ফেরাউন আর ফেরাউনের জাতি পাপিষ্ঠ জাতিতে পরিণত হয়েছে, অবাধ্য হয়েছে। ফালাম্মা জাআতহুম আয়াতুনা মুবসিরা, আল্লাহ পাক বলছেন যখন এই ফেরাউন আর ফেরাউনের অনুসারীদের কাছে আমার নিদর্শনগুলি সুস্পষ্ট রূপে আসলো, দৃশ্যমান হয়ে আসলো, সচক্ষে দেখতে পাচ্ছে মুজিজা, মূসা আলাইহিস সালাম দেখাচ্ছেন, কালু, তখন তারা বললো হাজা সেহরুম মুবিন, এটা তো জাদু, স্পষ্ট জাদু বলে আখ্যায়িত করে, মানলো না। তাহলে যার ভাগ্যে হেদায়াত নেই, নিজের কর্মের কারণে ভাগ্যকে খারাপ দিকে নিয়ে গেছে, আল্লাহ জবরদস্তি করেননি, যতই মুজিজা দেখান না কেন বিশ্বাস করবে না, যতই কোরআনে কারিম রাত দিন শোনান না কেন, কোরআনে অর্থ পড়ে শোনান না কেন, অন্তরে ঢুকবে না। আল্লাহ পাক বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাথা আনফুসহুম যুলমাউ ওয়াউলুয়া, এই মুজিজাগুলিকে ফেরাউন আর ফেরাউনের ভক্তরা অস্বীকার করেছিল। যুলমাউ ওয়াউলুয়া কেন অস্বীকার করেছিল? কারণ তারা জালেম ছিল, জুলম বসত, ওয়াউলুয়ান এবং তারা অহংকারী ছিল, তাদের মধ্যে এই উদ্ধতা ভাব ছিল। ওয়াস্তাইকানাথা আনফুসহুম, অথচ তাদের মনে ইয়াকিন ছিল, দেখে বিশ্বাস করত, কথা ঠিকই আছে, ভিতরে ভিতরে বলতো, মন বলছে যে মূসা ঠিকই নবী হয়েছে, মূসা যেগুলি দেখাচ্ছে আসলে এগুলি জাদু না, এগুলি অলৌকিক তো মুজিজা, কিন্তু মূসার নবুয়াত মেনে নি তাহলে আমার রাজত্ব চলে যাওয়ার আশঙ্কা আছে, কেন ছাড়বো? আরে আমার এত ভক্ত, দেশবাসী আমার পূজো করছে, সব বাদ চলে যাবে, কেন সেটা হতে দেব? অহংকারবশত আর জুলম করে তারা অস্বীকার করেছিল, অথচ তাদের মনে বিশ্বাস হয়ে গেছিল, বিশেষ করে নেতাদের, ফেরাউন এবং ফেরাউনের যে সংসদের সদস্যরা, হামান তার প্রধানমন্ত্রী, তারপরে কারণ ধনাঢ্য, এইরকম আরো বড় বড় নেতারা, এরা এদের বিশ্বাস থাকা সত্ত্বেও অস্বীকার করেছে অহংকার করে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, হে নবী তুমি চিন্তা করে দেখো যে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Mu'aymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown and your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. Bishoy Shishura, Prati Budbar Chanda Shattai, Apuno Shamprachar, Shokal Agarotai, Bangladeshe, Peace TV, Banglai. কোথায় সময় নষ্ট হচ্ছে? আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে, কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবী কাজে আমরা অতিবাহিত করছি? কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে? নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে। কার জন্য এসেছে আল্লাহর বিধান? কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করে। ডক্টর শরীফুল ইসলাম, আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দিগির মধ্যে চলে আসে। কেন ইবাদত করে দিতে হবে ঈমানের প্রমাণ? আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাব, কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে। করুন মুমিন হওয়ার হক আদায়, দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায়। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরা নামলের আয়াত নম্বর 15, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলমী দাউদ সুলাইমানের কথা উল্লেখ করেছেন, আর বিশেষ করে সুলাইমান আলিহি সালামের রাজত্বের কথা এখানে বিস্তারিত বর্ণনা করেছেন। সুলাইমান আলিহি সালামের সাথে যে বিলকিস রানীর চিঠিপত্র আদান প্রদানের ঘটনা ঘটেছিল, আল্লাহ পাক বিশাল রাজত্ব সুলাইমান আলিহি সালামকে দিয়েছিলেন, এমন রাজত্ব যেই রাজত্ব পৃথিবীতে তার পূর্বেও কাউকে দেওয়া হয়নি আর তারপরেও কাউকে দেওয়া হয়নি আর হবেও না। সুলাইমান আলিহি সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বি ফিরলি, কোরআনে কারিমে এই দোয়া মৌজুদ আছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়াহাবলি মুলকান, এবং আমাকে এমন রাজত্ব দান করো, লায়াম বাগিলে আহাদিন মিম বাদি, আমার পরে যেন এই রকম রাজত্ব কেউ না পায়, এমন রাজত্ব দান করো যেই রাজত্ব আমার পরে আর যেন কাউকে হাসিল না হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজে মসজিদ নববীতে দেখছিলেন নামাজ পড়ার অবস্থায় যে শয়তান বদমাইশি করছে, জিন শয়তান এসে বদমাইশি করছে, নামাজে ডিস্টার্ব করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইচ্ছা করলেন যে ধরেই ফেলি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ধরলে ধরতে পারতেন বলছেন, যা ধরতে চাইলাম, আবার চিন্তা করলাম, সুম্মা তাযাক্কারতু কওলা আখি সুলাইমান আলাইহিস সালাম, তারপরে আমার ভাই, আর নবীরা সকলে একে অপরের ভাই, আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়ার কথা চিন্তা করলাম যে তিনি তো দোয়া করেছেন যে এইরকম রাজত্ব যেন কেউ না পায়, আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল জিনদের ওপর, যেমন মানুষের রাজত্ব ছিল, পাখির ওপর, অন্যান্য পশু প্রাণীর ওপর, বাতাসের ওপর, এইরকম রাজত্ব আল্লাহ কাউকে দেয়নি। তো জিন যদি আমি ধরে নিই তো সুলাইমান আলাইহিস সালামের একটা রাজত্বের অংশ সেটা, আমি নিতে চাইলাম না, সুতরাং ছেড়ে দিলাম। নবী সাল্লাম বলেছেন যে আমি যদি সেটাকে ধরে রেখে দিতাম মসজিদের খুঁটিতে বেঁধে, তাহলে মদিনার ছেলেরা এই একে নিয়ে খেলা করতে পারত, এই জিন শয়তানকে নিয়ে খেলা করতে পারত। রাসূলুল্লাহ সাল্লাম তা করেননি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল রাজত্ব দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আর নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। আল্লাপাক এক জ্ঞান দান করেছিলেন যেটা হচ্ছে বিদ্যা বুদ্ধি, বিচার ক্ষমতা। দাউদ আলাইহিস সালামও শাসক ছিলেন, বিচার করতেন, আর সুলাইমান আলাইহিস সালামও বিচার করতেন। আরেক এলম হচ্ছে নবুয়তের এলম, ওহির এলম। নবী করলেন তখন আসমানের জ্ঞান, ওহির জ্ঞান আসলো, এই জ্ঞানকে বোঝানো হচ্ছে ওয়াকালা, আর উভয় বললেন, বাপ বেটা বললেন, আল্লাহ পাকের প্রশংসা তারা করেছেন। তাহলে আল্লাহ পাকের সৎ বান্দা, ভালো মানুষ কারা, যারা আল্লাহ পাকের অনুগ্রহ নিয়ামত পেয়ে অহংকারী হয় না, শুকরিয়া আদায় করে। এগুলি আমাদের বিদ্যা বুদ্ধির ফসল নয়, এগুলি আল্লাহ পাকের দান। এটা হচ্ছে একজন সৎকর্মশীলের পরিচয়। নেতৃত্ব পেলে অহংকারী হয় না, ধনাঢ্য হলে অহংকারী হয় না, বুদ্ধিজীবী হইলে অহংকারী হয় না, বরং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আল্লাহ আমাকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আমাকে ধন দৌলত দিয়েছেন, আমাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, শুকরিয়া আদায় করে। যেমন দাউদ এবং সুলাইমান, রাজা বাদশাহ শাসক হওয়া সত্ত্বেও, এত বিশাল নেতৃত্ব পাওয়া সত্ত্বেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, অসংখ্য শুকরিয়া। আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, যিনি আল্লাহ আমাদেরকে মর্যাদা দান করেছেন তার মমিন বহু বান্দাদের উপর। অনেক মমিন বান্দারাই ছিল, এমন না যে বাকি সব কাফের অস্বীকারী, বহু মমিন বান্দারও ছিল আল্লাহ পাক রব্বুল আলমিনের, তাদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, রাজত্ব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, নবী করেছেন, আবার তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষ বিশেষ ক্ষমতা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দেওয়া, আলান্নাল্লাহুল হাদিদ, আর বিচার ক্ষমতা দিয়েছেন বিশেষ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশাল রাজত্ব, পশু পাখির রাজত্ব, বাতাসের রাজত্ব এসব দিয়েছেন, এদিকে ইঙ্গিত করা হয়েছে। এই মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন দাউদ এবং সুলাইমানকে। আল্লাহ বলছেন ওয়ারিসা সুলাইমান ও দাউদ, সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হলেন, ছেলে, উত্তরাধিকারী হলেন। কিসের উত্তরাধিকারী হলেন? নবীরা এলমের জ্ঞানের ওয়ারিস বানান। দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম নবী হলেন, এবং দাউদ আলাইহিস সালাম আল্লাহর নেক বান্দা, সৎকর্মশীল ছিলেন, সুলাইমান আলাইহিস সালামও এই নেক বান্দা, এইগুলির ওয়ারিস। নবীরা ধন সম্পদের ওয়ারিস বানান না, তবে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকেও রাজত্ব দিয়েছিলেন, যেমন তার পিতা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়াকালা, এবং সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, উল্লিমনা মান্তিকাত তাইর, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে। এই আয়াতের বাহ্যিক অর্থ লক্ষ্য করে একদল বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব শুধু পাখি জগতের উপর ছিল, আর একদল বলছেন না, পাখিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কারণ পাখির দ্বারা বেশি তিনি কাজ নিতেন, কিন্তু পাখি ছাড়াও যত পশু ছিল, যত প্রাণী, যত কীটপতঙ্গ সবকিছুর ওপর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল। উতিনা মিন কুল্লি শাই, এবং আমাদেরকে প্রত্যেকটি বস্তু দেওয়া হয়েছে, সবকিছুই দেওয়া হয়েছে। তার সবকিছু দেওয়া হয়েছে মানে একজন প্রভাবশালী রাজা শাসকের জন্য যা প্রয়োজন হয় তার সবকিছু দেওয়া হয়েছে। পাখির ওপর, পশুর ওপর রাজত্বের জন্য, জিনদের ওপর রাজত্বের জন্য, বাতাসের রাজত্বের জন্য যা লাগে সব দেওয়া হয়েছে। যেমন যারা সুখী পরিবার, বাড়িতে সব কিছুই আছে, বলে আমাদের বাড়িতে সব কিছু আছে, সব কিছু আছে, খুব বেশি তাহলে এসি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, আর দু চারটা কিছু আছে তাই না, হিটার আছে ঠান্ডার সময়, শীতের সময় গরম হওয়ার জন্য ইত্যাদি প্রয়োজনে সব কিছু, টাকা আছে, পয়সা আছে, ইচ্ছা হলে যে কোনো সময় কিনে নেবো, অল্প কটা জিনিস আছে বাড়িতে, তাতে একজন ধনাঢ্য মানুষ বা একজন নেতা বলে আমার বাড়িতে সব আছে, সব কিছু আছে। তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা চাই, এর মানে এই নাই যে সুলাইমান আলাইহিস সালামকে সব দেওয়া হয়েছিল মানে দুনিয়া আখেরাতের ক্ষমতা দেওয়া হয়েছিল, না। আল্লাহ পাকের কুদরত আল্লাহর সাথে খাস। আল্লাহ পাক বলছে ইন্না হাযা লাহু আল ফাযলুল মুবীন, নিশ্চয়ই ইহা হচ্ছে সুস্পষ্ট অনুগ্রহ। এটা সুলাইমান আলাইহিস সালামের কথারই অন্তর্ভুক্ত। ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। একদিন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে সমস্ত সেনাবাহিনীকে এক জায়গায় সমবেত করো, জিন, মানুষ, পাখি, পশু সব এক জায়গা হোক, আমরা এখন দল বেঁধে বেরোবো, এই বহর বের হবে। হোসেরা আর সমবেত করা হয়, একত্রিত করা হলো সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে জুনুদুহু, তার সেনাবাহিনীকে, মিনাল জিন, জিন সেনাবাহিনী, মানুষ সেনাবাহিনী, মুজাহিদিন, ওয়াত-তায়র, আর পাখিগুলিকে, ফাহুম ইউযাউন, আর সেগুলিকে ভাগ ভাগ করে দেওয়া হলো। এক এক রকমের পাখি এক এক দলে, মানুষ এক দল, জিন এক দল, অমুক প্রাণী এক দল, এইভাবে ভাগ করে দেওয়া হলো। বিশাল বাহিনী নিয়ে বের হলেন তিনি। আর কেউ কেউ তাফসির করেছেন ওয়াজা মানে হচ্ছে বাধা দেওয়া, সেগুলি এত সংখ্যায় ছিল যে সেগুলিকে ধীরে ধীরে ধীরে, অসংখ্য লোক যখন বিশাল মিছিল থাকে তখন সুষ্ঠুভাবে যদি তাদেরকে থামাবার ব্যবস্থা বা বিশাল কোনো বড় অনুষ্ঠান হচ্ছে সেখানে যদি ভলেন্টিয়ারদের, স্বেচ্ছাসেবকদের ভালো ব্যবস্থা না থাকে তো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো এই জন্য ফাহুম ইউযাউন মানে তাদেরকে মাঝে মাঝে থামানো হতো, যাতে করে নিয়ম মোতাবেক তোমরা চলো, আগে পিছিয়ে আর এদিক সেদিক যেন না হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই অর্থে ইউযাউন বলা হয়েছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, এই সেনাবাহিনী যখন পিপিলিকার উপত্যকায় এসে পৌঁছিল, এমন এলাকায় যেখানে পিপিলিকা অধ্যুষিত, পিপিলিকার বাসা, ওই এলাকার কাছাকাছি যখন সুলাইমান আলাইহিস সালাম সেনাবাহিনী সব কিছু না, হাজার হাজার অসংখ্য সেনাবাহিনী, জিন, মানুষ, পাখি, পশু সব নিয়ে আসছেন, কালাত নামলা, তখন একটি পিপিলিকা বলে উঠল, পিপিলিকা দেখতে পাচ্ছে আসছে, যদি আমাদের ওপর পা পড়ে এই বিশাল সেনাবাহিনী তুই একটি আমরা বাঁচবো না, আর আমাদের বাসা কিছুই থাকবে না, ভিতরে ঢুকে পড়তে হবে, ওপরে থাকলে বাঁচবো না। কালাত নামলা, একটি পিপিলিকা পিপিলিকাদেরকে সম্বোধন করে বলি আইয়ুহান নামল, হে পিপিলিকারা, উদখুলু মাসাকিনাকুম, তোমাদের গর্তে ঢুকে পড়ো তাড়াতাড়ি, তোমাদের বাসায় ঢুকে পড়ো। লায়াহাতে মান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, সুলাইমান আর তার এই বিশাল সেনাবাহিনী যেন তোমাদেরকে পদপিষ্ট না করে দেয়। অহম লায়া সরুন, তারা কিন্তু বুঝতে পারবে না, ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা, তারা দেখবে না, উপর দিকে দেখে হাঁটছে আর আমাদেরকে সবকে মেরে ফেলবে, সো তাড়াতাড়ি করে গর্তে ঢুকে পড়ো। ফাতাবাসসামা দাহিকা মিন কাউলিহা, এই পিপিলিকার ভাষা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে ফেললেন, মুচকি হেসে ফেললেন। তার মানে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষাও বুঝছেন, তাহলে পিপিলিকার ওপরও সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল। ওয়াকালা, সেই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক পিপিলিকাকে বলার শক্তি দিয়েছে, যারা বুঝে না বুঝে না, আমরা পিপিলিকার ভাষা বুঝি না, পিপিলিকার তসবি বুঝি না, পিপিলিকার জিকির আজকার বুঝি না, সুলাইমান আলাইহিস সালাম বুঝছেন, কথা বুঝছেন, আল্লাহর কাছে শুকরিয়া দেখ, আল্লাহ পিপিলিকার চাইতে কত বেশি নিয়ামত আমাদেরকে দিয়েছ, কি শুকরিয়া আমরা তোমার আদায় করছি। সাথে সাথে আল্লাহ পাকের শুকরিয়া দেখ, ওয়াকালা বললেন রব্বে, হে প্রতিপালক, আউজেনি মানে আমাকে তৌফিক দান করো, আমাকে সাহায্য করো, আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া, আমার উপর যে অনুগ্রহ তুমি করেছো তার যেন, সেই নিয়ামতের জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞ হতে পারি। ওয়া আলাই, আমার উপর, ওয়া আলা ওয়ালিদাইয়া, এমনকি আমার বাপ মাকে যে নিয়ামত দিয়েছো আল্লাহ তারও যেন শুকরিয়া আদায় করতে পারি, কারণ বাপ মার নিয়ামত থেকে ছেলে মেয়েরা ভাগ পায়। আপনার বাবা যদি শিক্ষার গুরুত্ব বুঝে তাহলে তখন আপনার জন্য রাস্তা সহজে খুলবে, ডাক্তার ইঞ্জিনিয়ার করাতে চাই, আর না হয় আলেম বানাতে চাক, আপনার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। তা এই জন্য আল্লাহ পাক একাধিক আয়াতে যে দোয়াগুলি উল্লেখ করেছেন তাতে আল্লাহ আমাকে সেই নিয়ামতের শুকরিয়ার তৌফিক দাও যা আমাকে দান করেছো আর আমার পিতামাতাকে দান করেছে। পিতামাতাকে না দান করলে এতদূর পৌঁছা হয়তো সম্ভব হইতো না। আল্লাহ পাক এরশাদ করছেন যে আরও দোয়া করলেন সুলাইমান আলাইহিস সালাম, ওয়ান আমালা সালেহান তারদা, আল্লাহ এমন যেন ভালো কাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও। ওয়াদখিলনি বিরহমাতিক, আর তোমার দয়াই আমাকে দাখিল করো, ফি ইবাদিকাস সালেহিন, সৎকর্মশীল তোমার বান্দাদের দলে। তারপরে একদিন তিনি হাজিরা নিতেন, যেহেতু সবার ওপর রাজত্ব চলছে সুতরাং যেমন দেশের লোকদের খোঁজ খবর রাখতে হবে, জিনদের খোঁজ খবর রাখতেন, পাখির খোঁজ খবর রাখতেন। একদিন দেখছেন একটা পাখিকে দেখছি না, কি ব্যাপার, যে পাখির নাম ছিল হুদহুদ পাখি, হাজিরা হচ্ছে হুদহুদ পাখির নেই। ওয়াতাফাক্কাদাত তাইর, আল্লাহ পাক রব্বুল বলছেন যে একদিন সুলাইমান আলাইহিস সালাম এই পাখিকে দেখতে পাচ্ছেন না, অনুপস্থিত পেলেন, জিজ্ঞাসা করেন কি ব্যাপার, এই পাখি গেছে কোথায়, অনুপস্থিত, যদি তাই হয় তাহলে তাকে কঠোর শাস্তি দেবো, না হয় জবাই করে ফেলবো, আর না হইলে যুক্তিসঙ্গত কোনো ওজর পেশ করতে হবে যে ব্যাপারটাকে আসনি কেন, তোমার ওই রকম কোনো অজুহাত ছিল, উপযুক্ত যদি কারণ দর্শাতে পারে তাহলে ভালো কথা। আমাদের সময় শেষ হয়েছে, এখানে আমাদের কথা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তার নিয়ামতকে ভালো কাজে, নেকির কাজে, সৎ কাজে ব্যবহার করার তৌফিক দান করেন। পাপের কাজ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي কোরআন একটা চূড়ান্ত বার্তা, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার, এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা 5:30 আর পুনঃ সম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী, তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পিএস টিভি বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিএস টিভি বাংলায়। বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:00 আর পুনঃ সম্প্রচার দুপুর 1:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়।